الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم مصليان كرام আজকে জুমার দিন মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন। আমি আগেও আপনাদেরকে বলেছি যে জুমার দিন মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন। এই উপলক্ষে দুই রাকাত ফরজ নামাজ জোহরের পরিবর্তে, জোহরের চার রাকাত ফরজ নামাজের পরিবর্তে জুমার দিনে ঈদের দিনে দুইটা জিনিস দেওয়া। চার রাখাত ফরজের দুই রাখাতের বিনিময়ে দুই রাখাত জুমা আর বাকি দুই রাখাতের বিনিময়ে খুতবা। খুতবা হইল জোহরের চার রাখাত ফরজের দুই রাখাত ফরজের বদলা, আর বাকি দুই রাখাত ফরজের বদলা হইল দুই রাখাত জুমার নামাজ আদায় করার জন্য আমরা আসছি মসজিদে। ইনশাআল্লাহ যথা সময়ে সময় মতেই খুতবা হবে, নামাজের জমাত হবে। এর আগে বাকি সময়টা আমাদের কাজে লাগাইবার জন্য কিছু কথাবার্তা বলি। জুমার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আল্লাহ ফকরাব্বুল আলমিনে হজরত আদম আলাইহিসালামের শরীর বানাইবার জন্য ফিরিস্তাদের মাধ্যমে পৃথিবীর থেকে পৃথিবীর বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রঙের বিভিন্ন স্বভাবের মাটি একত্র করেছিলেন, খামির বানাইয়া কাই বানাইয়া আদমের শরীর বানাইবার জন্য। যেহেতু পৃথিবীর বিভিন্ন এলাকার বিভিন্ন রঙের এবং বিভিন্ন স্বভাবের মাটি দিয়া আদমের শরীরের কাই বানানিয়েছিল, এই কারণে আদমের সন্তানদের শরীরের রং বিভিন্ন রকম হয়, বিভিন্ন রকম মাটির চাষি। আদমের সন্তানদের বিভিন্ন রকমের মিজাজ হয়, বিভিন্ন রকমের মাটির তাসির। যে তারিখে আল্লাহ তাকরাব্বুল আলামিন, যেই দিনে আল্লাহ এই মাটিগুলি ফিরিস্তার দ্বারা একত্র করেছিলেন, ওই দিনটা ছিল জুমার দিন, শুক্রবার। তারপরে আদম আলাইহিসসালামের শরীরে যেদিন আল্লাহ রূহ ঢুকাইছেন, ওই দিনটাও ছিল শুক্রবার। তারপরে যখন আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করাইছিলেন, সেই দিনটাও ছিল শুক্রবার। তারপরে যেদিন আল্লাহ ফাকরাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বাইর করিয়া দুনিয়াতে পাঠাইছিলেন, সেই দিনটাও ছিল শুক্রবার। আবার সামনে একটা শুক্রবার আসতেছে, যেই শুক্রবারে পৃথিবী থেকে সমস্ত মানুষ চিরকালের জন্য বিদায় হয়ে যাবে। এটা হল কিয়ামতের দিন। যেদিন কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, সেই দিনটাও হবে শুক্রবার। শুক্রবারের ইতিহাস ঐতিহ্য এই বিবরণ থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম, বুঝতে পারলাম যে এক শুক্রবারে মানুষ দুনিয়াতে আসছিল, আর এক শুক্রবারে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জান্নাত থেকে বাইরে আদম দুনিয়াতে আসছিলেন শুক্রবারে, আর আদমের সমস্ত সন্তানেরা দুনিয়ার থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যাবে। কিবারে তার মর্ম হইল, মানব জাতির আগমন হয়েছে এই পৃথিবীতে একটা শুক্রবারে, এই পৃথিবীর থেকে মানব জাতির চিরকালের জন্য বিদায় হবে আর একটা শুক্রবার। দুই শুক্রবারের মধ্যখানে যেটুকু সময়, এইটুকু সময় এই দুনিয়াতে মানুষের বসবাস। এর মাধ্যমে আল্লাহ বুঝাইছেন এই কথা যে তোমাদের দুনিয়ার জীবনটা অতি অল্প সময়ের জীবন। যে জান্নাত থেকে আদম হওয়ার মাধ্যমে তোমরা দুনিয়াতে আসছো, ওই জান্নাত হলো তোমাদের স্থায়ী ঠিকানা। দুনিয়াটা হইল মানুষের জন্য একটা মুসাফির খানা, কিছুদিনের লাগি আসে, কিছুদিন করে চলে যাবে। সমস্ত মানুষের স্থায়ী ঠিকানা হইল জান্নাত। আমি অন্যদিন আপনাদেরকে বলেছি, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য একটা করে বাড়ি নির্মাণ করে দিয়েছে। এমন একটা মানুষ নাই যার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি নির্মাণ করছেন। প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে আল্লাহ একটা বাড়ি নির্মাণ করছেন। এই বাড়িগুলি একটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়। এর মধ্যে যেই বাড়িটা জান্নাতের সবচেয়ে ছোট, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ওই বাড়িটা হবে দশটা পৃথিবীর সমান। জান্নাতে যে ব্যক্তি সবচেয়ে ছোট বাড়ি পাবে, এর চেয়ে ছোট কোনো বাড়ি নাই, ওই বাড়িটা হবে দশটা দুনিয়ার সমান। আর বাকিগুলি একটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়। কিন্তু এই জান্নাতে যে আল্লাহ প্রতিটি মানুষের জন্য একটা করে বাড়ি নির্মাণ করছেন, এই বাড়িগুলি কোনো মানুষকে আল্লাহ ফ্রি দিবেন না, মাগনা দিবেন না। দুনিয়াতে পাঠাইছেন ওই বাড়ি নিজের নামে রেজিস্টারি করিয়া যাওয়ার জন্য। জান্নাত তোমার লাগি বাড়ি বানাইয়া রাখছি, বাজারও যাইবায় দুনিয়াতে যাইবায়, আর তোমার নামে এই বাড়ি খরিদ করিয়া রেজিস্ট্রারি করিয়া আইবাই চিরকালের লাগি তোমার বাড়ি চাইবে। এই হইল আল্লাহর ব্যবস্থাটা দুনিয়াতে মানুষ পাঠানো। এই দুনিয়াতে আমরা প্রত্যেকেই আসছি জান্নাতে যে আমার জন্য আল্লাহ বাড়ি বানাইয়া রাখছেন, এটা কিনিয়া আমার নামে দলিল করিয়া যেতাম। এর লাগি আল্লাহ কিছু সময় দিছেন আমরা, কেউ রে 20 বছর, কেউ রে 30 বছর, কেউ রে 50 বছর, কেউ রে 100 বছর। যেটুকু সময় দিয়ে আল্লাহ আমরা রে ফাটাইছেন যে না, এই সময়ের ভিতরে আমার নামের বরাদ্দ করা জান্নাতের বাড়ি আমার কিনা লাগবো, আমার নামে দলিল করা লাগবে। যারা এই দুনিয়ার জীবনের সামান্য সময়ের ভিতরে জান্নাতের বাড়ি নিজের নামে দলিল করিয়া যায় না, দলিল না করিয়া জান্নাতের বাড়ি না কিনিয়া যায়নি, এরার নামে যে আল্লাহ জান্নাত বাড়ি বানাইছিল, ই বাড়ি এরা হয়তো নাই। আল্লাহ তাকরাব্বুল আলামিনে অন্য আয়াত ফরমাইন, উলাইকা হুমুল ওয়ারিসুন। হে মুমিন মুসলমান হল, তোমরা যদি তোমরার নামে জান্নাতে যে বাড়ি আমি বানাইয়া রাখছি এটা যদি তোমরা কিনি লাও, যারা আনা কিনায় আইব দুনিয়ার থাকি তারার অবসর বাড়ি তোমরা রে দিলাই মুবুনাস ওয়ারিসুন হইয়া আল্লাহ এই কথাটা বুঝাইছে। তোমরা যদি তোমরার বাড়ি কিনিয়ে আইয়াও, যারার বাড়ি কিনছে না তারার বাড়ি তোমরা বুনাস চাইবায়। কাজেই পরিষ্কার হইয়া গেল যে এই দুনিয়া কোন মানুষের স্থায়ী ঠিকানা নয়, এটা হইল জান্নাত কিনার বাজার। এই বাজারও আমরা প্রত্যেকেই দলে দলে পালাক্রমে আসি আর যাই, শুধু জান্নাতে আমার নামে বরাদ্দ করা যে বাড়িটা আছে এটা কিনিয়া দলিল করিয়া যাওয়া লাগে। কিন্তু শয়তান আদম আলাইহিস সালামের সম্মান না করার কারণে শয়তান এর কিতা কিতা গেল হিসাব করে দেখুক। শয়তানে 80,000 বছর আল্লাহর ইবাদত করছে, কতদিন? 80,000। এতে আল্লাহ তার 80,000 বছরের ইবাদতে খুশি হইয়া শয়তানকে সারা দুনিয়ার রাজত্ব দিছিলা, সমস্ত জান্নাতের সর্দারি দিছিলা, আসমানের উপরে জান্নাতে বসবাস করার সুযোগ দিছিলাম। আদম আলাইহিসসালামের সম্মান না করার কারণে তার কথা জিনিস গেল এক নম্বর, 80,000 বছরের এবাদত ক্যান্সেল হইল। কতদিনের এবাদত কি হইল? ক্যান্সেল। দুই নম্বর, সারা দুনিয়ার রাজত্ব শয়তানের ক্যান্সেল হইল, রাজত্ব হারাইল। তিন নম্বর, বেহেস্তের সর্দারি এবং বেহেস্তে বসবাস করার সুযোগ সুবিধা হারাইল। এত কিছু গেল ইবলিসের শয়তানের শুধুমাত্র আদমরে সম্মান না করার কারণ। এইখান থেকে ইবলিস আদমের শত্রুতে পরিণত হইল। পরিষ্কার জানাই দিল আল্লাহ, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। অর্থাৎ হে আল্লাহ, যে আদমরে সম্মান না করার কারণে আমার এত কিছু তুমি ক্যান্সেল করছো, কিতা কিতা ক্যান্সেল। এক নম্বর, 80,000 বছরের এবাদত ক্যান্সেল। দুই নম্বর, দুনিয়ার রাজত্ব গেল। তিন নম্বরে, জান্নাতের সর্দারি এবং জান্নাতে বসবাস করার সুযোগ সুবিধা গেল। যে আদমরে সম্মান না করার কারণে তুমি আমার এত কিছু বরবাদ করায়, এই আদমের সন্তানরে আমি ছাড়তাম না, চতুর্দিক থেকে তারে জাহান্নামে নিয়ে যাওয়ার দোকান আছে। প্রত্যেকটা আদম সন্তানরে আমি দুখা দিমু জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার। শয়তানে দুখা দিয়া মানুষরে জাহান্নামের দিকে নিয়ে যায় ওই দুশ্মনির কারণে, কারণ আদমের কারণে তার তিনটা জিনিস গেল অনেক বড় বড়। 80,000 বছরের এবাদত যেমন তেমন জিনিস না, সারা দুনিয়ার রাজত্ব যেমন তেমন জিনিস না, জান্নাতের সর্দারি এবং জান্নাতে বসবাস করার সুযোগ যেমন তেমন জিনিস না, এই সবগুলি তার গেল শুধু আদমরে সম্মান না করার কারণে। এই কারণে এই লিখে আল্লাহরে কইল, এই আদমের একটা সন্তানরেও আমি দুখানা দিয়ে থাকতাম। শয়তানে দুনিয়াতে মানুষকে দুখা দেয় জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, দুখা দেয় কিসের মাধ্যমে? দুনিয়ার লোভ, দুনিয়ার লোভের মাধ্যমে শয়তান মানুষকে দুখা দেয়। সিরিনে কেরামে লিখছেন, যে মানুষ দুনিয়ার লোভ হরে, এই মানুষ জান্নাত কিনার লাগি যায় সেই দুনিয়া কি কথা পাউরি লায় বুলিয়া যায়। জান্নাত কিনার লাগে আমি দুনিয়াতে আইছি, এই কথা কোন মানুষ বুলিয়া যায়? যে মানুষ দুনিয়ার লোভ হয়ে যায়। এই দুনিয়ার লোভ শয়তানে মানুষের মনের মধ্যে সাজাইয়াছে। আল্লাহ একা এত ফরমান, জাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম, শয়তানে জাহান্নামে যাওয়ার খাজরে মানুষের মনের মধ্যে সাজাইয়া তুলিয়া ধরে, মনে করে ই কাম করলে আমি দুনিয়াতে লাভবান হইতাম পারবো, হি কাম করলে দুনিয়া তো লাভবান হইতাম পারবো, হি কাম করলে দুনিয়াতে লাভবান হইতাম পারবো, কি আর হালাল আর কে হারাম, হালাল হারাম মানলে দুনিয়াতে লাভবান হবে। এই হলো শয়তানের ছিল নম্বর দুটো, হালাল হারাম মানলে দুনিয়াতে লাভবান হওয়া যাবে। এইভাবে মানুষের মনের মাঝে দুনিয়ার লোভ ঢুকাইয়া দিয়া শয়তান মানুষকে ধোঁকা দেয়, যাতে আর ফিরিয়া জান্নাত যাইতে না পারে, জান্নাতের বাড়িতে যাতে তার নামে কিনতে না পারে, দলিল করতে না পারে। মুফাসসিরিনে কেরাম লিখছেন, এই দুনিয়ার লোভ হইল তিন প্রকার। বুঝলে আপনারাও টের হইবা, যদি আপনারা কেউ মনের মাঝে দুনিয়ার লোভ থাকে তাহলে যে কত নম্বরটা আছে, কেউ অন্তরের মধ্যে দুনিয়ার এক নম্বর লুবে ভরা, কেউ অন্তরের মাঝে দুনিয়ার দুই নম্বর লুবে ভরা, কেউ অন্তরের মাঝে দুনিয়ার তিন নম্বর লুবে ভরা। এই তিনটা তিন প্রকারের দুনিয়ার লুভ, যে লুভের কারণে মানুষ আখেরাত বলে জান্নাতের কথা বলে জান্নাত কিনার লাগে যে দুনিয়া চাইছে এটা বলি যায় যে দুনিয়ার লুভের কারণে। তিন রকমের লুভ আছে দুনিয়াতে, বুঝলে বুধ ভাইবা আমার অন্তর কোন রকমে কত নম্বর লুভ আছে দুনিয়ার। মুফাসসিরিনে কেরামে তাফসীরের কিতাবে লিখুন, দুনিয়ার লুভ হল তিন প্রকার, হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। একটা হইল মান সম্মানের লুভ, আমার মর্যাদা ওই তো দুনিয়াতে, আর একটা হইল ধন সম্পদের লুভ, আমার ধন সম্পদ ওই তো দুনিয়াতে। আরেকটা হলো নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। আমি যে কোনো সময় যে কোনো নারীর সাথে ইচ্ছা মতো মিলামিশা করতাম, আমার কেউ বাধা দিত না। এই তিন নম্বর লোভ। লোভগুলি সিরিয়াল নম্বর সহ যদি আপনারা ইয়াদ রাখুন, সামনের কথা বুঝতে সহজ। এক নম্বর মান মর্যাদার লোভ, দুই নম্বর ধন সম্পদের লোভ, তিন নম্বর নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। এই তিন রকমের লোভ দুনিয়াতে কোনো মানুষ আসেননি মেলায়। কেউ আছেন মান সম্মানের লোভ, ওই শয়তানে তার মনের মধ্যে লোভ জাগাইছে, সেই লোভ হইয়া তুই যাতে আর জান্নাতে যেতে না পারো। কেউ মনের মধ্যে শয়তানে ধন সম্পদের লোভ জাগাইছে, এ হালাল হারাম মানত না, খালি খামাই কর, এই লোভ শয়তানে তার অন্তরের মাঝে জাগাই দিছে, আর যাতে তুমি জান্নাত ফিরিয়া যাইতে না পারো, তোমার যাতে জাহান্নাম আমার সাথী বানাইতে পারে। তিন নম্বর লোভ হইল নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ, এ হালাল হারাম মানতে রাজি নাই। কোন নারীর লগে আমি চলি, কোন নারীর লগে মিলামিশা করি, হালাল না হারাম ইটা বুঝতে রাজি নাই, খালি চলতো আর মিলামিশা করছো। এই লোভ শয়তানে মানুষের মনের মাঝে জাগাই দিছে, যাতে জান্নাত যে তার নামে বাড়ি আছে এটা যাতে আর না পায়। কত রকমের লোভ জাগাইলো শয়তানে মানুষের মনের মাঝে। এক নম্বর মান মর্যাদার লোভ, আর দুনিয়াতে মান মর্যাদার সবচেয়ে বেশি, মান মর্যাদার সবচেয়ে বেশি সুযোগ সুবিধা হইল রাষ্ট্রীয় ক্ষমতা। দেশের গদি দখল করতে পারলে সর্বোচ্চ মান মর্যাদা পাওয়া যায়। গদি দখল আমি হালাল উপায়ে করলাম না হারাম উপায়ে করলাম, গদি আমি জুড়ে দখল করি বই থাকলাম হালাল উপায়ে না হারাম উপায়ে, এটা আমার দেখার ব্যাপার না, আমার দখল করা লাগবে, এখানেও বোয়া থাকা লাগবে। হালাল হারাম মানতে রাজি নাই, হে শুধু গদি কাছায় হালাল হারাম মানত না, মানত চায় না, খালি গদি কাছায়, খালি গদি কাছায়। এই গদির লোভ সর্বোচ্চ মান মর্যাদার লোভ, গদির লোভ যারা দুনিয়ার অন্তরে, দুনিয়াতে যাদের অন্তরে লুকছে, এরারে আল্লাহ গদির লোভ চিরকালের জন্য নয়, তোমার দুনিয়ার গদি চিরকাল থাকবে না, চিরকাল থাকবে না, চিরকাল থাকবে না, কথাটা বুঝা নিলেন। নমরুদের ঘটনাও আল্লাহ কুরআন বয়ান করছেন, নমরুদ গদিওয়ালা আছি। ফেরাউনের ঘটনাও আল্লাহ কুরআন বয়ান করছেন, ফেরাউন গদিওয়ালা আছে, গদিওয়ালা নমরুদ। দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে অনেক কিছু হচ্ছে, কিন্তু সারা জীবনে দুইটা পুরস্কার কামাই করছে। একটা হইল দুনিয়ার কলঙ্ক, নমরুদরে দুনিয়ার মানুষে শ্রদ্ধার সাথে স্মরণ করে না, ঘৃণার সাথে, এখন পুরস্কার তার দুনিয়ার জীবনে রয়েছে, এটা হইল দুনিয়ার মানুষের লান্নত। আর এখন পুরস্কার আখেরাতের জীবনে থাকবে, এটা হইল চিরস্থায়ী জাহান্নাম। কোন লোভে তারে দুই পুরস্কারে ফসাইল, গদির লোভে। দুনিয়াতে চিরকালের জন্য নমরুদের নাম কলঙ্কময় হইল দুনিয়ার লোভের কারণে, পরকালে সে চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হইল শুধুমাত্র দুনিয়াতে অন্যায়ভাবে গদি দখল করার লোভ ঘটার কারণ। এই নমরুদের ঘটনা আল্লাহ কুরআন বয়ান করছেন, ফেরাউনের ঘটনা আল্লাহ কুরআন বয়ান করছেন, নমরুদ গদিওয়ালা আছিল, ফেরাউন গদিওয়ালা আছিল, দুই গদিওয়ালার ঘটনা এত বিস্তারিত ভাবে আল্লাহ কুরআন বয়ান করেন। দেখেন তোমরা যারা হালাল হারাম না মানিয়া শুধু গদির লোভে তোমরা দুনিয়া আখেরাত গুলি যাও, জান্নাত গুলি যাও, তোমাদের পরিণতি সেই নমরুদ এবং ফেরাউনের মতো হবে, বুঝাই পাচ্ছ। নমরুদের ঘটনাও বড় চমৎকার ঘটনা আছে তফসিরে, ফেরাউনের ঘটনাও বড় চমৎকার ঘটনা আছে তফসিরে। আমি খুব সংক্ষেপে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনারা শোনাইবার চেষ্টা করি। আল্লাহ ফাকরাব্বুল আলামিনে একদিন আজরাইলে জিগাই যে তুমি সারা দুনিয়ার মানুষের জান কবচ করো, জান বার করো, কোনদিন কোন মানুষের জান বার করতে তোমার দয়া মায়া লাগছেনি, জান বার করতে দয়া মায়া লাগতো কেন? কারণ হাদিস শরীফে উল্লেখ আছে, একটা ছাগল রে জীবন্ত অবস্থায় গবনা হইয়া আস্তা চুলাই লইলে যে পরিমাণ কষ্ট হয়, মরণের সময় এর চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয়। যে মরণে এই রকম কষ্ট হয়, এই মরণ গোটাইতে দয়া মায়া লাগা কথা নেই, এর দায় আল্লাহ আজরাইল দিগাইন। দুনিয়ার কত মানুষের জান, কত লক্ষ কোটি মানুষের জান তুমি খবর করছো, কোনদিন কোন মানুষের জান বার করতে তোমার দয়া মায়া লাগছে আজরাইল না? কোন মানুষের জান বার করতে আমার দয়া মায়া লাগে না, আমি আঙ্গুল দিয়ে ইশারা করি আর জান বারুই আমার চলবে। তোমার আঙ্গুলে দিশার যে বেটার জান বাড়িয়ে তোমার আত গেল কি, যার জান বাড়ুইল হে বুঝল জান বাড়ি কেমন মজা। আজকে এখন তবে একটা মেয়ে লোকের জান বার করতে আমার কিছু দয়া মায়া লাগছে, সারা দুনিয়ার সমস্ত মানুষের জান বার করতে তার কোন দয়া মায়া লাগছে না, মাত্র একটা মেয়ে লোকের জান বার করতে তার কিছু দয়া মায়া লাগছে। কি মেয়ে লোকটা হে আল্লাহ জিগাইন, আল্লাহ জানুনি তো না জানুন নিয়ে তারপর তো জিগাইন খেনে দুনিয়ার মানুষে জানাইতা, দুনিয়ার মানুষে হুনাইতা, দুনিয়ার মানুষকে বুঝাইতা করে জিগাইন। ক্লাসের মাঝে মাস্টারে এক ছাত্ররে প্রশ্ন করে আর এক ইকবাল লাগি না আর এক ছাত্ররে হিকানি লাগি, এইভাবে আল্লাহ জানা হতা অনেক সময় কেউরে জিগাই, নিজে জানার লাগি না অন্যরারে জানানির লাগি। একবার উলে তার পরে স্কুলও ভরার দিছে, সেটা মূর্খ আপনি করানির নিয়ম ইটা বুঝে বুঝে না, স্কুল করে ঠান্ডা বায় যায় আর শুনে মাস্টারে তার ভোয়ারে দিঘায় কথায় আম বানান করা লাগে কিভাবে আর ম আম দেখা যায় স্কুল করে দুঃখা হয় স্যার আমার ভোয়ারে দিছি হে যে তা পারে না আপনারে দিঘাই শিখছো আপনি দিকে আরো আমার ভোয়ারে দিঘাই শিখুন যে আপনার কাছে আমার ভয় শিখাইব। দেখো কাছাই মাস্টারে তার ভোয়ারে আম বানান জিগাইছে হিকার লাগি না হিকানির লাগি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনে অনেক সময় অনেক জানা কথা ওই জিগান হিকবার লাগি না হিকানির লাগি ওই হিকানির লাগি আল্লাহ জিগান আজরাইল দেওয়া আছে কোন মেয়ে লোকটার জান বার করছে তোমার বেশি কষ্ট হয়েছে তোমার একটু দয়া মায়া রাখছি বলে আল্লাহ। একবার এক সাগরের মাঝে তুফান আইছে আর একটা জাহাজ ডুবি গেছে আর তুমি হুকুম দিস ওই জাহাজের বিচরে যত মানুষ আছে তখন মানুষের জান বার করে দিতাম বার করে দিস, তুমি হুকুম দিস একটা মেয়ে লোকের জান বার করতাম না, আমি এই দুবা জাহাজের সকলের জান বার করছি একটা মেয়ে লোকের জান বার করছি না। এই মেয়ে লোকটা একটা তক্তার মাঝে বইতাচ্ছে আর ফানির বা ডেউয়ে তক্তাটা গিয়ে হান্দাত লাগছে আর মেয়ে লোকটা আর উচ্চা বসে মেয়ে লোকের স্কুলও একটা শিশু আছেন এই শিশুটারে তখন মেয়ে লোকটায় দুধ হওয়ানি শুরু করছে খোকা চাইছা বখন এই মেয়ে লোকটার আর কোন মুসিলা আছে নিদিন না এই মা ছাড়া। এই সময় আল্লাহ তুমি কইছ এই কুলের শিশুরে দুধ খাওয়ার তো ইয়া মেয়ে লোকটার জানবার করে দিতাম, এই সময় আমার একটু দয়া মায়া লাগছে যে এই কুলের শিশু একমাত্র মা ভানির দেউ খাই দেউয়ের বাড়ি খাইয়া আইয়া ফারো বইয়া ওই দুধ খাওয়ানি শুরু করছে, এখন যদি আমি মেয়ে লোকটার জানবার করি যাইতে শিশুটার দশা কি পাবো, এই চিন্তায় আমার মনে কিছু দয়া মায়া লাগছে। আল্লাহ জিগাইন তোমার তো দয়া মায়া লাগছে মার জানবার করছে শিশুর কারণে, এই শিশুটাকে তুমি চিননি এর বাদে শিশুর কি দশা হয়েছে তুমি জানোনি। আর লিখুন না আমি শিশুটাকে চিনিও না আর তার দশা কি যাইছে বাদে তা জানিও না। আল্লাহ কইন আমি বাতাসে হুকুম দিলাম বাতাস তুমি এই শিশুটারে সাগরের ভাতটা কি উঠাইয়া যা জঙ্গলে দিতে আসতে রাখি দেও যেন দুঃখ না পায়, আমার হুকুমে বাতাসে এই শিশুটারে নিয়ে উড়াইয়া নিয়ে জঙ্গলের ভিতরে রাখি দিতে এমন ভাবে তুইছে যেন দুঃখ না পায়। এর বাদে আমি একটা বাগিনীরে হুকুম দিছি যে তুই গেলাহান তোর বাচ্চারে দুধ খাওয়া ইলাহান ওই একটা মানুষের বাচ্চা জঙ্গলে আওতারে দুধ খাওয়া, বাঘিনীর দুধ খাইয়া এই বাচ্চা হৃষ্ট পুষ্ট হয়েছে যখন কথা কওয়ার মতো হয়েছে তখন আমি জঙ্গলের পশু পাখিরে হুকুম দিছি যে এই শিশুটারে কথাবার্তা শিখা, সে জঙ্গলের পশু পাখির কথাবার্তা শিখছে, যখন চলাফেরার যোগ্য হয়েছে তখন আমি জিন্নাতহলরে হুকুম দিছি যে এই লোকটারে তোমরা মানুষের বাসা শিখাও আর জঙ্গলের ফল মূলাই নেখাওয়াও, জিন্নাত হলছে আমি আল্লাহর হুকুমে তারে মানুষের ভাষা শিখাইছে আর জঙ্গলের ফুল মূলাইনে খাওয়াইছে। এরপরে আস্তে আস্তে হে জঙ্গল থাকি বারুইয়া মানুষের সমাজ গেছে, খুব শক্তিশালী সে বাঘির গতির দুধ খাইছে না বাঘির দুধ খাইছে, খিলাখানু বছর দিতে মনে করো বাঘির দুধ খাইয়া হে খুব হৃষ্টপুষ্ট হয়েছে, শরীরের শক্তি দেখিয়া মানছে তারা ভর্তি করছেন সেনাবাহিনী, সেনাবাহিনীর ভর্তি হইয়া প্রধান সেনাপতি হয়েছে। এই সেনাবাহিনীর দাপটে হে দেশের গদি দখল করছে, এই মানুষটার নাম হইল নমরুদ, এই মানুষটার নাম হইল নমরুদ। একদিন শয়তানে নমরুদ রেগিয়া কয়, তুমি যে সারা দেশের রাজা হইছ গদিত বুঝছ, তোমার দেশের মানুষ সকলের মা বাপ আছে না আছে তো, হার মা খে তার বাপ খে হার বাপ খে এইটা তো তুমি জানো, সরকার হিসাবে জানার কথা, তোমার বড় রেকর্ড করার কথা, তোমার মা খে আর তোমার বাপ খে কোথায় খোকা খাই নমরুদ্দিনী মা চিনছে বাপ চিনছে, ওই শয়তানে জিগায় তোমার মা খে তোমার বাপ খে এইটা তো জানি না, বলে তুমি যে জানো না তোমার মা খে তোমার বাপ খে এইটার কারণ তুমি জানো না কারণ আমি জানি। খুব বালা একজন মানুষের নমুনা দিতে শয়তান তার কাছে গিয়া বলে তোমার মা তুমি চিনো না তোমার বাপ তুমি চিনো না, সারা দেশের মানুষের মা আছে বাপ আছে জানো, তোমার মা বাপের কথা তুমি জানো না সেনে এটার কারণ তুমি জানো না কারণ আমি জানি, এখান তোমার শিখাইতে মানিস বলি এটা তো একটা জরুরি হতোই আমার শিখাইতে আইসো, সারাদিনের মানুষের মা আছে বাপ আছে আমার মা নাই বাপ নাই কিটার লাগি তা ঠিক আছে আইসো, বড় একটা গুরুত্বপূর্ণ কথা আমার শিখাইতে হোক যাই কিতা বলে ঘটনা হইল, যদি বন্ধা হইয়া থাকে মাও থাকবো বাপও থাকবো, আর যদি খদা হইয়া থাকে মাও নাই বাপও নাই, তুমি ওইলাই খদা এই কারণে তোমার মাও নাই বাপও নাই, এক কথাই তার যুক্তি বুঝে পড়ে গেছে। সারা দেশের মানুষের মধ্যে ঘোষণা করে দিল আমি শুধু গদিওয়ালা না আমি খোদাও, হইল নমরুদ খোদা, কেন্নে কেন্নে খোদা হইল কোন কোন জায়গার থেকে আইসিল হইতে কি আইসিল আর কিতা হইল বুঝলানি দেখো আইসিল হইতে কি আল্লাহর কুদরতে গদি ভাইল আল্লাহর মেহরবানিতে শয়তানের যুক্তি লইয়া, শয়তানের যুক্তি লইয়া গদি তো এমনি হয়েছে মানুষই বানাই গদির দিছে আর শয়তানের যুক্তি লইয়া খদা হইছে, গদি দিছিল মানছে আর খদা বানাইছে শয়তানে নমরুদ্রে, খদা হওয়ার বাদে নমরুদ দেশের মানুষও মানি লিখছে ঠিক তো আমরা সকলের ওই মা আছে বাপ আছে তোমার যখন মা অনাই বাপ অনাইতে তো তুমি খোদাও দেশের মানুষ মানি লিখছে তারা গেছে আল্লাহ ফাকরাব্বুল আলমিনে এই নমরুদ গদিওয়ালা তারে ধ্বংস করার ব্যবস্থা কি লাখান করছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম হইলা হইলা এই জগতের কোন মানুষ খোদা হইতে পারে না, খোদা হইলা আসমান জমিনের মালিক জেনলে দেখা যায় না, জেনলে দেখা যায় না, নাস্তিকরা হয় দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না লাগাল খাওয়া যায় না, এটা আবার এই অস্তিত্ব আছে কোন বিদেশে বিশ্বাস করতাম, নাস্তিকের কথা হইলো আমি দেখিও না ধরতামও পারি না ছইতামও পারি না, সে যে কথা আছে কেন বিশ্বাস করতাম। আল্লাহ ফাকরাব্বুল আলামিন কোরআনে বড় চমৎকার ভাবে নাস্তিকরার জবাব দিছেন, কইছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই পৃথিবীর মধ্যে তোমরা খোদা যে আসো এটা বুঝার যথেষ্ট পরিমাণ দলিল প্রমাণ আছে, একটা বিষ তুমি মাটির নিচে রুইলায় বিষের মাঝে গেরা গজাইয়া দিল কে হাঁকা লতা দিল কে ফল ফুল ধরাইয়া দিল কে হাতি লইলায় বাজে আর ধরে না কেনে বলে বুঝা গেল ইটার ভিতরে জান আছিল এই গাছের ভিতরে জান দিছিল তোর বাবে নি গাছ কিলাখান ওইল হাঁটলে পরে ফুল ফল ধরে হাত বাড়াক পর্যন্ত হাঁটলে পরে কেনে ধরে না, এখানেও চিন্তা করলে কিছু বুঝতে পারো যে গাছের জান আছে দিছে তোর ভাবে নি, আমরা কি তখন গাছেরও জান আসেনি হাঁটার আগে ফুল ফল ধরে লতা ফাতা দেয় হাঁটার বাদে মরি যায় বলে বোঝা গেল হাঁটার আগে জিতা আসিল হাঁটার বাদে মরি গেছে এটার ভিতরে জান আসিল গতিকে জান দিল কে এলে যা আল্লাহ যে আছি রে তুই বুঝোস না কেন এরপরে আল্লাহ বলুন অতি আনফুসিকুম তোমাদের সাড়ে তিন হাত বডির মধ্যে দলিল আছে এই কথা আর যে আল্লাহ যে আছে। বলে কিভাবে? বলে তোমার চোখে দেখোনি, বলে দেখি। তোমার মুখে মাতেনি, বলে মাতে। আটে দরতায় ধারণি, বলে ভারী। খানে শুনোনি, শুনি। খায় চলতায় ধারণি, ভারী। মরি গেলেও ধারণি, বলে না। বলে এখানে বলে জান বারুই গেছে, জান বারুই গেছে গতিকে মুখে আর মারতে পারে না, জান বারুই গেছি গতিকে খানে আর শুনতে পারে না, জান বারুই গেছে গতিকে চৌকে আর দেখতে পারে না, জান বারুই গেছে গতিকে আটে আর ধরতে পারে না, জান বারুই গেছে গতিকে ফায় আর চলতে পারে না। ই জান কদিন দেখছিলে হো? তোর জান যদি তুই না দেখিয়া আছে বিশ্বাস করতে পারস, সূর্যও চলে, চন্দ্রও চলে, লতা ফাতাও গজায়, গাছও উঠে, ফল ফুলও ধরে, তুইও চলস, জগৎটা চলে। একজন চালক না থাকলে কেমনে তোরা হলে কি দেখ? আল্লাহ কোরআন বুঝাইছেন নি, আল্লাহ যে আছেন তার অস্তিত্ব তার প্রমাণ নাস্তিক হলতে হয় না, আল্লাহ নাই যেহেতু দেখি নাই কারণে নাই। আল্লাহ আল্লাহ রে দেহস না করতে যদি নাই হস, সে তোর জান অত দেহস না, তোর জান নাই হস না কেনে? এটা বুঝলানি দেখুক, নাস্তিক হলতের যুক্তির জবাব আছে নি কোরআন? নাস্তিক হলতের যুক্তির জবাব আছে কোরআন। বাংলাদেশের এক নাস্তিকে হয় আল্লাহ গাঞ্জা খায়, আসলে আল্লাহ নাই, তাহলে হয়ে গেল আমার সখীর তলে বইয়া গাঞ্জা খাইনি, খাইনি এইভাবে আল্লাহ রে গাঞ্জা খুর কইস। দোকানও গেলাম মদের বোতল কিনার লাগে, গিয়া দেখি দোকানও মদের বোতল একটাও নাই, সব মুহাম্মদে খাইয়া তার করি। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের বোতল রে মদ খাওয়ারে হারাম ঘোষণা দিচ্ছে, এক বিন্দু মদ হারাম, নিজে বলেই তাহাইয়া দোকান সাফ করি। যে মুসলমানের অন্তরে সরিষার বিন্দু পরিমাণ ইমানও আছে, এই মুসলমানে নাস্তিক হলতে আল্লাহরে যে গাঞ্জা কুর কইল, নাস্তিক হলতে আল্লাহরে রসুলরে যে মদ কুর কইল, যদি তোমার শরীরের ভিতরে বিন্দু পরিমাণ ইমানও থাকে তোমার মজা লাগুনি? নাস্তিক হলতে আল্লাহরে গালি দিলে, রসুলরে গালি দিলে আমরা দুঃখ লাগে, আর তোমরা নাস্তিক রে কোনটা কইলে তোমরা দুঃখ লাগে, তোমরা কার পক্ষে? তোমরা কার পক্ষে? কথা বুঝরানি পরিষ্কার দেখো, নাস্তিক রে কোনটা কইলে যদি তোমার দুঃখ লাগে, নাস্তিক তো আল্লাহ না রসুল না, কি নাস্তিক যে আল্লাহ রে গাঞ্জা খুর কইলো, আমার দুঃখ লাগার কথা নেই, তোমার দুঃখ বড় না আমার দুঃখ বড়, কথা বুঝরানি দেখো। এই নাস্তিকে যে রসুল রে মদ ঘুর কইল, নাস্তিক রে কোনটা হইলে তোমার দুঃখ লাগি যায়, আমার রসুল রে মদ ঘুর কইলে আমার দুঃখ লাগে না, তোমার দুঃখ বড় না আমার দুঃখ বড়। গদি হইয়া অত বেপরুয়া কেনে, নাস্তিকের পক্ষে কেনে? একমাত্র দুনিয়ার লু না, কথা রাজাগুড়া ভাবি গেছো হচ্ছে কি কথা তো রয়েছি? ওই শয়তানের মানুষের মনে মাঝে দুনিয়ার লুপ জাগাই দেয়, যাতে আর কি রায় জান্নাত যাইছে না ভারত, আমি যাইতাম চিরকালের লাগি জাহান নাম, তোরা রে খাতি বানাইয়া লইয়া যাইতাম দুনিয়ার লুক একা। নাস্তিক হলতে আল্লাহরে বাংলাদেশ, আল্লাহরে আর আল্লাহ রসুল রে গালি দেওয়ার বাদে সারা বাংলাদেশের মানুষ তিন দল হইছেন, তিন দল, একদল নাস্তিক হলতের পক্ষে কয়টি গুই হইছে, আর একদল নাস্তিক হলতের বিপক্ষে হয় জান দিলে মু আল্লাহ রে গালি দিলে আর রসুল রে গালি দিলে, জান দিনে তার তাহার দোকান নাই সই দিকে খোদল গেল, আর একদলে কোনটা মাতে না? নাস্তিক আল্লাহ রে গালি দিল এর পক্ষেও মাতে না, বিপক্ষেও মাতে না, রসুল রে গালি দিল পক্ষেও মাতে না, বিপক্ষেও মাতে না, কি মুখ তালা দেওয়া? হাদিস শরীফে আল্লাহ রসুল ফরমাইন সময় মতো যে হক কথাটা কয় না নীরব থাকে বুবা শয়তান, কি শয়তান? যে তাই মুখ তালা দিলেই শুন, দুই হয়তো নাস্তিকের হক কথা রক কি চুপই কইলাও নাস্তিকে দেখো আল্লাহ গাঞ্জা খুর গাঞ্জা খুর ওই দেখবাই না তোমার ভাইয়ের তলে মাটি কতদিন থাকে, কইলাও রসুল যে মদ কুর কইছে নাস্তিকে রসুল মদ কুরি দেখবাই না তোমার ভাইয়ের তলে মাটি কতদিন থাকে, আর নয় হও নাস্তিক হলতের ভাসি চাই একতে যাও না, নাস্তিকে ঠিকই কইছে কয় না নাস্তিকের ভাসি চাই কয়, হের মুখ তালা আমাতে না কোনটা মাতে না, সবকিছু দেখে সবকিছু শুনে সবকিছু বুঝে কোনটা মাতে না, সময় মতো যারা হক কথা মাতে না মুখ তালা দিলাই ইটারে আল্লাহ রসুলে কিতা কইছেন ইটার বুবা শয়তান। আপনার ইচ্ছা কোন পক্ষে যাইবা, তিন দল হইছেন বাংলাদেশের মানুষ, কোন দল যাইবা এটা আপনার ব্যাপার। হয়তো নাস্তিক হলসের দল যাওকা গিয়া হুকা ঠিক হয়ে আল্লাহ গাঞ্জা খায়, আল্লাহ গাঞ্জা খায় ঠিক হয়ে রসুল মতকুর, হয়তো এই দল যাওকা। আর না হয় হুকা আমার শরীরের একদিন দুরক্ত থাকা অবস্থায় আল্লাহরে গালি দেওয়া রসুল রে গালি দেওয়া সইতাম নাই, হয়তাই দল। আর নয় বুবা শয়তানের দলে যাওকা কোন সামাতেন না কেন, দল কথা হয়েছে বাংলাদেশ চিন্তা বস, আপনারা কোন দলে যাইবা এটা যার যার ব্যাপার, আমি শুধু অবস্থা দাও নাই আপনার। নমরুদ্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনের আতানে বাসাইলা, বাঘির আতানে খাওয়াইলা, ফাঁকির আতানে খাওয়াইলা, আর বাঘির দুধ খাইয়া শক্তিশালী হইল গতিকে মানছে সেনাবাহিনীর ভর্তি হল্লা, ভর্তি হইয়া সেনাপতি হইল, এই সেনাবাহিনীর ক্ষমতায় গদি দখল করলো। ইংলিশে আইয়া কয় তোর মা বাপ না এখানে বলি, এটা তো জানি না বলে হারণ হইলো তুই হলা, সব মানুষের মা আছে বাপ আছে, তোর মা নাই বাপ নাই কি তার লাগে তুই হলা। ইংলিশের যুক্তি আরো একদল চলেছে, সব মানুষের মা আছে বাপ আছে, ঈসা আলাইহিস সালামের মা আছে বাপ নাই এখানে বলে তুমিও কথার ভূত, কথা বুঝলা নি তো, সব মানুষের মা আছে বাপ আছে, তোমার মা আছে বাপ নাই এখানে বলে তোমার তোমার বাপ হইলা খোদার, তোমার মা হইলা খোদার বউ, আর তুমি হইলা খোদার ভূত। শয়তানে হারে কেনে দুখা দেয় চিনলা বুঝলা নি দেখো, গদিওয়ালা নমরুদ একদিন সমস্ত সৈনিকরা রে মাতনি উবা করাইছ তার সেনাবাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের মাতন ডাকি আনিছে নিয়া দেখায় কয় কিরকম সেনাবাহিনী তোমার খোদার আছে, তুমি দেখো খোদা আছে না একজন এই খোদার কিরকম সেনাবাহিনী আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কই আমার খোদার সেনাবাহিনী খালি এরকম নাই, প্রত্যেকটা মশাও আমার খোদার সেনাবাহিনীর সদস্য, কয়টা পাগলামি মাছ তোমার খোদার সৈনিক সেনাবাহিনী যদি মশা তাহলে তোমার খোদার সৈনিক থেকে আমার খোদা আমি খোদার সৈনিক বড় বেশি শক্তিশালী বেশি, খোকা আপনারা একটা সোলজারের শক্তি বেশি না একটা মশার শক্তি বেশি, স্বাভাবিক নিয়ম সোলজারের শক্তি বেশি মশার পিতা, সোলজারে আঙ্গুল দিয়ে ফু মারলে মশা উড়ে যায়। আল্লাহ ফাকরাব্বুল আলামিনে জঙ্গলের মধ্যে এক গাছ আর ভিতরে আছে লাখ লাখ মশা, জিবরিল ফিরিস্তারে ফাটাইয়া এই গাছ আর মুখ খুলিয়া দিচ্ছেন আর হল মশা বাড়ি আইছে ওই মাতো, কোন মাতো নমরুদের সেনাবাহিনীর যে মাতো বা হয়েছে, আজ তো সারা কথা শেষ হয়েছে না আপনারা সময় শেষ হয়ে গেছি, আর একদিন আরেক শুক্রবারে যদি সুযোগ হয় বাকি কথা ওই মনে নমরুদের কথাটা শেষ করি নাই। এই মশা হল আইয়া ওই দুনিয়ার অন্য মশার নিয়ম হইল মানুষের শরীর বইয়া তার রক্ত শুইয়া খায় গুছ খায় না দিও খায় জঙ্গল থেকে যে আল্লাহর সেনাবাহিনী মশা আইল সমস্ত সেনাবাহিনীর গুস আর দি রক্ত খাইয়া সাফ করে দিয়েছি, রইছেনি নমরুদের সেনাবাহিনী কল্পনা নি করছিল এইভাবে ধ্বংস হইব, হায় হায় হায় আল্লাহ গেছেন গদি হইয়া যদি বাড়াবাড়ি করো তে নমরুদের ঘটনা ইয়াদ করো, কিয়ামত পর্যন্ত যারা গদি হইয়া আল্লাহ বিরোধী কাম করবা নমরুদের ঘটনা তোমরা লাগিয়ে কইছি কোরআন, যখন দেখলো তার সেনাবাহিনী একজনও নাই উচ্চা দিছে দৌড় জান্ন সেতু, যেই দৌড় দিছে জান্ন সেতু একটা মশা আর একটা ঠেং ভাঙ্গা একটা আঁতো ভাঙ্গা, ঠেঙ একটা ভাঙ্গা আঁতো একটা ভাঙ্গা, ইসারে আল্লাহ হুকুম দিছেন হের নাকি দিকে ঢুকি যাতে ফুরুত করি নাকি দিদেন না ঢুকছে এক এক কই ফেলায় মগজ, ইসার রক্ত খায় না খালি মগজ খায়, ইটা নমরুদের মগজ বইয়া মাথার ভিতরে বইয়া মগজ খাইতে খাইতে সরই থাকি রমান হয়েছে একটা মশা, কি খানি গাইছে খদার মগজ, যখন খামরানি আরম্ভ হচ্ছে গুলাম রেখ হয় আমার মাথা বাড়ি দে সইলা হয়েছে জুতা দি বাড়ি দে নরম জিনিস দা বাড়ি দিলে লাগে না কি যতক্ষণ পর্যন্ত গুলানে জুতা দিবাই দিয়া তখন মতো মশায় খামরানি বন্ধ রাখে, যখন খামরানি বন্ধ রাখে কয়েছে অবলাক্ত খালি ক্রয় আবার খামরানি আরম্ভ করে, যতক্ষণ পর্যন্ত গুলামের জুতার বাড়ি ঘরে মাথা ততক্ষণ পর্যন্ত শান্ত থাকে আর জুতা সেই খামারা বিক্রি করে দেয়। এটা করতে করতে কতক্ষণ বাদে দেখা যায় আর দু চার বাড়িও আর কুলায় না, বড় লাঠি লইয়া কইছে এটা দি বাড়ি দেয় জন্য বাড়ি দিছে এমন দুই টুকরা হয়ে গেছি আর তোরই থাকির মান মশা পুরুষের বাড়িয়ে ওই গিয়া দিয়ে এটা কল্পনা আমি করছি এইভাবে ধ্বংস হইব মা নাই বাপ নাই আমি তো খোদাও কি ঘটনা আল্লাহ কুরআন হেন এখন সারা দুনিয়ার সমস্ত গদিওয়ালারে সবক শিখাইবার লাগি বেশি বাড়াবাড়ি করিও না আল্লাহ ধরলে ইলাহান দরবা আল্লাহ আপনারা রে আমরা রে নমরুদের ঘটনার থেকে ফেরাউনের ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করার আমরা গদিওয়ালার আরে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিও কা সবাই হুকা আমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।